الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون سورة بقرة تین کی آیت پاٹھ کرلام اور یہانے سنکھپت تفسیر پیش کرا ہے پوروے آلوچنا ہو چھے اور تفسیر گیچے سنکھپت تفسیر اللہ رب العالمین بلچن وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ موسى علیہ السلام جہاں تار سمپو دیر لجن کے بلن یا قوم یا امر سمپو دیر لوگ امر جاتی لوگ اِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ اِتِّخَارِكُمُ الْعِجْلِ تمہارا نجان دلیل اوپر ظلم کرے چھو باسر کی معبود بنا مرکاروں میں استغفراللہ باسر کی معبود بنی دیل فتوبو الى بارئكم تمہارا تمہارے بارئ تمہارا تمہارے سشتے کرتا دیکھے رجوع کرو آر فقتلو انفسکم نجرا نجدر کے حتہ کرو یہ رکم کٹین توبہ ذالکم خیر لکم عند بارئكم ایٹا تمہارے جنو قلی کتن তোমাদের সৃষ্টিকর্তার কাছে ফাতাবা আলাইকুম তারপর তিনি তোমাদের তওবা কবুল করলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয়ই তিনি অধিক তওবাকারী তওবা কবুলকারী আর রহিম দয়াশীল সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইদ কুনতুম ইয়া মূসা লান নু'মিনু লাকা হাত্তা নারা আল্লাহা জাহরা ওই বনী ইসরাঈলের আরেকটা দাবি তোমরা স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে সরাসরি না দেখব আজিব আজিব প্রশ্ন আর কি فأخذتكم الصاعقة তখন তোমাদেরকে বিদ্যুৎ আক্রমণ করলো وأنتم تنظرون আর তোমরা তখন দেখছিলে বজ্রপাত বজ্রপাত আক্রমণ করেছে আর খালাস সবাই মারা গেছে সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম তারপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে আবার জীবিত করলাম লাআল্লাকুম তাশকুরুন যখন তোমরা যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো একটা কথা উল্লেখ করা হয়েছে দেখেন প্রথম নম্বর إذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل যখন তোমরা তোমরা ওই কথা স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার জাতির লোককে বলেছিলেন হে আমার জাতির লোক আমার সম্প্রদায়ের লোক তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছ কিরকম বাসুর পূজা বাসুর পূজা তারা শুরু করে দিয়েছে বুঝতে পারলেন বলছেন এই যে বাসুর পূজার ঘটনা কোন সময় হলো যখন ফিরাউনের আক্রমণ থেকে নাজাত পেয়ে বনি ইসরাঈল সিরা নামক সেই জাজিরা দ্বীপে অবস্থান করছিল ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়ার জন্য ওয়াদা করলেন। কোন জায়গায়? তুর পাহাড়ে তিনি আসবেন, 40 রাত ওখানে থাকবেন, আর তাকে কিতাব দেওয়া হবে তাওরাত। মূসা আলাইহিস সালামের উপর কোন কিতাব রাজি হয়েছিল জানেন না? মূসা আলাইহিস সালাম কোন কিতাব রাজি হয়েছে এই তো বললাম আমি, তাওরাত। যখন ওখানে গেলেন তখন তারা ওই সামিরি নামক ব্যক্তি ঘটনা আসলেন বা আমি তো সংক্ষেপ করতেছি। ওর মধ্যে শুরু হয়ে গেছে বাসুর পূজা। দেখেন মানুষ কিরকম, মানে বাহ্যিক নমুনা বেশি দেখে, বাহ্যিক আচার আচরণ বেশি দেখে, বুঝে না? যেহেতু এরকম করছে তো শুরু করে দিয়ে গেছে হবে না 10 মিনিটের কারণ বিষয়ে। দেখেন তো তারা কি করলো, পাঁচু পূজা শুরু করে দিল। আচ্ছা বর্তমান জমানায় বাসুর পূজা নাই, আরো কত পূজা আছে না? আছে, বাসুর পূজাও আছে। ওই তো মুশরিকদের তো হিন্দুরা তো করেই, হিন্দুরা বাসুর পূজা করে, আর অনেক মুসলমান কত রকমের পূজা করে। বেলকিবারে পীরকে দেখলো, হো হো করেছে, হ্যাঁ কিছু আছে করেছে, কিন্তু তারও পূজা শুরু করে, শুরু করে কি না ওর সামনে সেজায় পড়ে যায়, ওকে কিভাবে ভক্তি করে বলার মতো না। আমি দেখলাম একবার এক পীর কোথায় দাঁড়িয়ে গেছে, তার মুরিদানের কাছে তো পীর এসেছে, তো বড় বড় ইয়েতে প্লেট বাড়িতে কি বলে বড় বড় প্লেট অথবা থাল, থাল বলে নাকি বড় থাল রেখে দিয়েছে একসাথে কয়েকটা আমরা হয়, আর পানি রেখেছে। পীর যে এইসব থালের উপর দিয়ে যাবে, হেঁটে হেঁটে যাবে, তার পা এগুলো তো পড়বে, পরবর্তী তার মরিদানরা এই পানি পানি পান করবে, কত আকর্ষণ টোষণ করবে, কবর লোক আস্তাগফিরুল্লাহ। এইসব শিরকের অন্তর্ভুক্ত না? আস্তাগফিরুল্লাহ, কত রকমের পূজা আছে। বনি ইসমাইল বাসুর পূজা করে শিরকে লিপ্ত হয়েছিল ওখানে, আর বর্তমানে আমাদের মুসলমানরা নাম তো মুসলমান কিন্তু কাজ করছে কত রকমের পূজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দুদের অনুসরণ করে অনেকটা পূজা করছে বর্তমানে মুসলমানরা, অনেক মুসলমান ওরা হয়তো বুঝে না, আর কি শুরু করেছে বুঝে শুনিয়ে করে। এই খবরদার আমরা যেন এরকম পূজা না করি। একমাত্র ইবাদত যার প্রভু তিনি হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যায় না। যে কোনো ইবাদত আপনি করবেন অন্যের জন্য এটা কি হয়ে যাবে, শিরক। আচ্ছা এবারে দেখেন মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুম আল-ইজল, তোমরা তোমাদের উপর জুলুম করেছো বাসুর পূজার কারণে, অতএব তোমরা তোমাদের রবের দিকে তওবা করে ফিরো। আর কি করো, ফাকতুলু আনফুসাকুম, আর নিজেরা নিজেদেরকে হত্যা করো, এটা হলো তাদের তওবা। সুবহানাল্লাহ, কত কঠিন না এটা, অর্থাৎ একজন আরেকজনকে হত্যা করবে। এর তফসির নিজেরা নিজেদেরকে হত্যা করবে দুই রকম তফসির করেছেন এখানে। এক তফসির হল যারা শিরকে লিপ্ত হয়েছে বাসুর পূজা করেছে ওদেরকে দুই কাতারে দাঁড় করানো হবে, আর সবাইকে অস্ত্র দেওয়া হবে, আর একজন আরেকজনকে হত্যা করবে, এটা হলো তাদের তওবা। আর আরেক তওবা হলো যারা শিরিক করেছে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর যারা শিরিক থেকে মাহফুজ সংরক্ষিত ছিল যারা শিরিক করেনি তাদেরকে বলা হবে ওদেরকে হত্যা করো। তো দুই রকম তফসির করা হয়েছে। তো এই হলো কি তাদের তওবা, আক্তুলু আনফুসাকুম। এরপর আল্লাহ বলছেন ذلكم خير لكم عند بارئكم, এটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম, তাই তাদের তওবা যেন কত কঠিন, সুবহানাল্লাহ। এরকম না করলে হলে না, কেন রাজি পূজা করলেন? আর আমাদের তওবা আলহামদুলিল্লাহ বর্তমান তুলনায় সহজ, আল্লাহ শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা, সহজ কিনা? কত কবর পূজারি আছে, ঈদ পূজারি আছে, কচ্ছপ পূজারি আছে, গোজারমাত পূজারি আছে, দুর্গা পূজারি আছে, গাছ পূজারি আছে, কবুতর পূজারি আছে, বাধা নাই। তওবা করে ইস্তেগফার পড়ো, আল্লাহর দিকে রুজু করো, সত্যিকারের তওবার মাধ্যমে হত্যা করতে হবে না একজন আরেকজনকে, বলো আলহামদুলিল্লাহ। আমাদের তওবা সহজ কিনা? সব শিরিক যত গুণা আছে তুমি সত্যিকারের তওবার মাধ্যমে কাতর ছাড়া আল্লাহর দিকে রুজু করো, আল্লাহ তোমার সব গুণা হাত মাফ করে দেবে আলহামদুলিল্লাহ। কি মুশকিল, আমাদের জন্য কত নিয়ামত। যদি ওদের মতো বলা হয় কেউ যদি এরকম করে তাহলে ওর তোবা আর কোন তোবা নেই, আলাদা শির হচ্ছে, মুশকিল হ্যাঁ, মুশকিল ছিল কিনা? কিন্তু আল্লাহ দেখেন আমাদের উপর কত রহিম, কত বড় করিম। তাই যারা কবর পূজা বা গুরু পূজা এরকম করেছে ওদের জন্য সুসংবাদ, তওবা করে সব বাধ্য, আর একমাত্র ইবাদত করো আল্লাহ, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবেন আলহামদুলিল্লাহ। فتاب عليكم انه هو التواب الرحيم, আল্লাহ হচ্ছেন অধিক তওবা কবুল করে, মানে একবার দিবেন না, বারবার গুনাহ করবেন না, আল্লাহর দিকে রুজু করে সত্যিকারের তওবা করতে নাবি মুশকিল, আল্লাহ রহিম। কিন্তু তার মানে এটা নয় যে তুমি বাস হয়ে যাবে, কিন্তু তওবা তওবা আল্লাহ রহিম তো থাকে, শুধু গুনাহ করতেই থাকি, দয়া করতে হবে। আবার আমরা একে আল্লাহ বলেছেন ইউলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহা গাফুরুর রহিম, তোমরা জেনে রাখো আল্লাহ হচ্ছেন কঠিন শাস্তি প্রদানকারী, আর আল্লাহ হচ্ছেন গফুর, ক্ষমাশীল এবং দয়াশীল, দুটো মজুর, তাই ভয় করতে হবে। আর ইমান এই জন্য বলা হয় আর ইমান বাইন খৌফ ওয়া রাজা, আশা এবং ভয়ের মধ্যে হচ্ছে মাঝখানে হচ্ছে ইমান। ৭০ জন মানুষকে নিয়ে গেলেন তোরে তোর পাহাড়ে তোরা আনার জন্য। যখন মুসা আলাইহিসসালাম ওখান থেকে ফিরে আসছিলেন তো তারা বলল আমরা ইমান আনব না যতক্ষণ পর্যন্ত আমরা সরাসরি আল্লাহকে না দেখব, মানে কিতাব দেখেছে, আবার আল্লাহ কিতাব এসেছে তওরাত, বলছে ইমান এটা যে তোমার কথা আমরা বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে না দেখবো, এটা কি আছে, এটা খেলা নাকি? তারপরেই তাদেরকে বজ্রপাত পেয়ে গেল আর সুরাই মৌত। পরে মূসা আলাইহিসসালাম কি করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার জিন্দা করে দিলেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুর, তারপর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম তোমাদের মৃত্যুর পর, কেন যেন তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। তো এগুলো থেকে ভাইয়েরা আমরা আজগুলি প্রশ্ন যেন না করি, অনেকে আবার প্রশ্ন করে আছে না, যেটা হওয়ার নয় ওরকম প্রশ্ন, বাইচান্স চাকরি হয়েছে হোক করো, আবার এইরকম আজগুলি প্রশ্ন বেশিরভাগ করে তারাই যে আলহামদুলিল্লাহ না, নমাজ জানে না, ইমানের ভিত্তি করে জানবে না, ইসলামের ভিত্তি করে ওই দেখবেন খুঁজে খুঁজে কি না বস হুজুরকে আটকাবো, যেসব বিধান স্পষ্ট ওগুলোর উপর আমল করে আলহামদুলিল্লাহ বলা খান, যদি বেশ মুশকিল হয় আলেমরা ওইটা এই মশলার এই প্রবলেম এই সমস্যার সমাধান কিরকম হয় তারা উলামা কাম কোরআন এবং সুন্নাহকে যাচাই বাছাই করে তারা মশলা বের করবে, তুমি খুশি খুশি বুঝে এরকম যদি হয় এরকম যদি আল্লাহ আমাদের হেদায়ত দান বোঝার তৌফিক দান করুন। তো এইসব যে কিচ্ছা তার মানে এটা নয় শুধু আমরা কিচ্ছা শুনলাম আর বসলাম না, আমরা এ থেকে গিয়ে যেন শিক্ষা গ্রহণ করি। প্রথম আয়া থেকে পেলাম বাসের পূজা করতে নাই, সব আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে নাই, দ্বিতীয় নম্বর আদিবাসী প্রশ্ন করতে নাই, লোকে বলেছে তারা সরাসরি আমরা আল্লাহকে দেখতে চাই। আচ্ছা বর্তমানে এরকম আছে কিনা, কোন এক পীর বলেন আমার এখানে মরিদ যদি এক সপ্তাহ আমার মরিদ হয়ে থাকে তাহলে সরাসরি আল্লাহকে দেখবে, আছে কিনা? আরেকটা বলে না আল্লাহ রসুনকে সরাসরি দেখবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব ভণ্ডামি খবরদার, পীরতন্ত্র ভর্তি গরম, পীরতন্ত্রে যাবেন না, আপনি আপনার স্বাভাবিক অবস্থায় থাকবেন। কি পীর? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আমার পর তীরের রাস্তায়, তীরিতে কোনো দখল নেই, বুঝছে? কি বলেছেন? কোরআন এবং সুন্নাহ তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কামিয়াব। এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। তোমরা কখনো গোমরাহ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সত্যিকারের মুওয়াহ্হিদ আল্লাহর একত্ববাদী বান্দা হিসেবে চলার তৌফিক দান করুন, একত্ববাদী বান্দা হওয়ার তৌফিক দান করুন, শিরক থেকে বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন, আর হালাল হারাম বুঝে হালালের উপর চলার তৌফিক দান করুন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।